الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يفرحوا بها ويقولوا قد أخذنا أمرنا من قبل فيتولوا وهم فرحون قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের আলোচনার বিষয়টা হবে অত্যন্ত ক্রিটিক্যাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অনেকেরই বোধগম্য হয় না কিন্তু বুঝতে হবে, সেটি হলো তকদির। যে আয়াতটি তেলাওয়াত করেছে সূরা তওবা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করেছেন, তার মধ্য দিয়ে আমাদের এ প্রশ্নের সমাধান হয়ে যাবে। বদরের যুদ্ধে মুনাফিকরা ওহদের যুদ্ধে মুনাফিকরা যে ভূমিকা পালন করেছিল আপনারা জানেন, 1000 মুসলিম সেনার মধ্যে 350 ফেরত চলে আসলো, একেবারে ওহদের পাহাড়ের কাছাকাছি পৌঁছে। যারা হজে গেছেন তারা জানেন, মক্কা থেকে, মক্কার অর্থাৎ মসজিদ নববী থেকে, মদিনার মসজিদ নববী থেকে ওহদ পাহাড় এই 3 কিলোমিটারের দূরী। ধরে নিয়ে মসজিদ নববীর কাছাকাছি এরকম জায়গাতে গিয়ে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে 350 লোক ফেরত চলে আসলো। ওরা সাথে গিয়েছিল এই জন্য যে ওরা একসঙ্গে বেরিয়ে আসলে বাকিরাও ব্যাক করে চলে আসবে এবং আল্লাহ রসুল একাকি পড়ে যাবে, যুদ্ধে হেরে যাবে। 350 লোক বেরিয়ে আসা মানে তো বিশাল ব্যাপার। ওহদের যুদ্ধে আল্লাহ রসুলের দাঁত ভাঙল, বিপর্যয় ঘটল, হামজা মারা গেলেন, সাইয়েদুস সোহাদা 70-এর অধিক সাহাবি নিহত হলেন, এগুলো তো মুনাফিকরা খুব খুশি হল। তাদের সেই ডায়লগটা এখানে আসছে কোরআনের ভাষায়, ইন তুসিবকা হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইয়াকুলু ক্বাদ আসাবনা আমরানা ফায়াতাউল্লাহু ওয়া হুম ফারিহুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার কোনো মুসিবত পৌঁছে, তোমার কোনো কল্যাণ পৌঁছে, তাহলে ওরা মনটা খারাপ করে। ওয়াইন তসবিকা মুসিবাতুন, আর তোমার যদি কোনো মুসিবত হয়, বিপদ হয়, এফরাহু বিহে, ওরা খুশিতে বাগবাগ হয়ে যায়। আর বলে কি জানো, কদ আসাবনা আমরানা মিন কবল, আমরা আগেই আমাদের কাজকাম গুছিয়ে নিয়েছিলাম, বুঝতে পারছিলাম তো মোহাম্মদ হারবে, এজন্য আমরা যাইনি। ও ইয়াতাওয়াল্লাউ ওয়াহুম ফারিহুন, এবং তারা খুশি হয়ে ফেরত চলে যায়। তুমি ওদেরকে বলে দাও, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কোনো মুসিবত পৌঁছে না আল্লাহ যেটা লিখিত রেখেছেন তার বাইরে। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। এ দুটো আয়াত পাশাপাশি রাখবেন। ৪৯ আয়াতের বক্তব্য কিন্তু জাহেরি মুসলমানদের, তারা কিন্তু কাফেরও নয়, তারা মুশরিকও নয়, তারা মুনাফিক। ইয়া আইয়ুহান নবী জাহিদুল মুশরিক মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী তুমি মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপরে কঠোরতা অবলম্বন করো। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওদের বিরুদ্ধে জিহাদ করো অর্থাৎ মুখের জিহাদ করো, মুনাফিককে হত্যা করা যাবে না, কারণ সে জাহেরি ইমানদার, সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, উমরা করে, সেহেতু তাকে হত্যা করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা করেছে চরমপন্থীরা, যে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো অর্থ মুনাফিকদের হত্যা করো। এর জন্য যত মুসলিম সরকার ইসলাম অনুযায়ী দেশ শাসন করেন না, তাদেরকে এরা কাফের বানিয়ে রক্ত হালাল করে দিয়েছে, মূলত এই আয়াতটা সামনে রেখে। যে এরা মুসলিম নয় ঠিক আছে, কিন্তু মুনাফিক তো বটেই, অত মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ পাক জিহাদ করতে বলেছেন, অতএব সব কতল করো। ইবনে আব্বাস তার ব্যাখ্যা দিচ্ছেন যে না, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে জবান দ্বারা, তরবারি দ্বারা নয়। যারা সাহাবিদের ব্যাখ্যা মানে না, তারা নিজেরাই বড় মুফতি হয়ে ফতোয়া দিয়ে অসংখ্য মানুষের জীবনহানির কারণ ঘটায় এবং নিজেরা ঘটে, তাদেরকে করুণা করার সাথে কিছু করার নাই। সারা বিশ্বে আজকে ইসলামের বদনাম হচ্ছে এই গুটি কতক অবুজ তরুণের কারণে, আর গুটি কতক অবুজ আলেমের কারণে, যারা কোরআন হাদিস মুখ দিয়ে এক ভাব বের হয় কিন্তু এর ভিতরে ঢোকার যোগ্যতা তাদের নাই। এই জন্য আহলে হাদিস আন্দোলনের একটা মৌলিক লক্ষ্য হলো এই দিক নির্দেশনা, এই তুমি যত বড় পণ্ডিত হও তোমার বুঝটা হতে হবে সাহাবে কেরামের বুজ অনুযায়ী, নিজস্ব বুজ অনুযায়ী নয়, কারণ কোরআন তাদের সামনেই নাজিল হয়েছে। সে যুগে আল্লাহ রসুল এবং সাহাবে কেরাম সেই আয়াতের কি ব্যাখ্যা বুঝেছেন সেই ব্যাখ্যা আমাকে বুঝতে হবে, নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বের করা যাবে না। আধুনিক কোন ইসলামী চিন্তাবিদের ব্যাখ্যা আদৌ গ্রহণযোগ্য নয়, যদি সেটা পবিত্র কোরআন সহিহ হাদিস এবং সালাফে সালিহীন অর্থাৎ সাহাবে কেরামের জ্যেষ্ঠ তাবেঈন এজামের ব্যাখ্যার অনুকূলে না হয়। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস যারা দিয়েছেন ওটাই ফাইনাল, আমলাম ইহাকুম বিমানসাল্লাহ ফাউলাইকুম আল কাফিরুন পর্যন্ত চুপ থাকলে হবে না। এই পরে আয়াতে আসছে জালেমুন, তারপরে আসছে ফাসেকুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না সে ব্যক্তি কাফের। পরে আয়াতে একটু এসে গেছে জালেম, পরে তো আবার এসছে ফাসেক। তাই একই রোগের একটাই তো ওষুধ হবে, রেজাল্ট তো তিন রকম হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তার রেজাল্ট হবে তিনটা, কেন হবে কাফের হবে, জালেম হবে, ফাসেক হবে, এই ব্যাখ্যা কিন্তু তাদের ব্রেনে ঢোকে না। একটাই নিয়ে বসে আছে তারা কাফের হবে। এজন্য এখানেও ইবনে আব্বাস ব্যাখ্যা দিচ্ছেন এটা ওই কাফের নয় মুখরিজ আনিল মিল্লাহ, ইসলামী গণ্ডি থেকে বহিষ্কার করে ওই কুফরি এখানে বলা হয় নাই। এটা কুফরি আকবর না, এটা কুফরি আসগর। সাহাবেকের ব্যাখ্যা আমাদের পছন্দ হয় না বলেই আমরা বোমা নিয়ে হামলা করে সব ফাসেক মারার জন্য শুরু করে দেয়। এখন আমাদের এই ফতোয়ার কারণে মোদি মনমোহন জীবনে নিহত হবে না এই সমস্ত চরমপন্থীদের কাছে, নিহত হবে মুসলিম নামধারী ফাসেক যারা তারাই। ফলে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করছে, খুশি হচ্ছে ইহুদি নাসারারা। আফগানিস্তানে মরছে মুসলমানদের হাতেই, মুসলমানরাই মরতেছে। ইরাকে মরছে মুসলমানদের হাতে, মুসলমানরাই মরতেছে। এরা কিন্তু কেউ আমেরিকায় গিয়ে আর ওই কোনো ইহুদি বা অমুসলিম রাষ্ট্রে গিয়ে কোনো জিহাদ করে না, জিহাদ তো করে মুসলমান রাষ্ট্রেই মুসলমানদের মারার জন্য। এটা আয়াতের ভুল ব্যাখ্যা, বরং বলবো অপব্যাখ্যা, উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা। মোনাফেকরা সে সময় এই তকদিরের ব্যাখ্যা বোঝে নাই, এই জন্য তারা বলেছিল আমাদের সঙ্গে লাও আকামু ফিনা মা মাতু আমা কোতেলু, যদি মোহাম্মদ এবং তার সাথীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের সঙ্গে থাকতো, মোনাফেকরা বলছে মা মাতু, ওরা মরতো না ওহদে, অমা কোতেলু কতল হতো না, নিহত হতো না, তাহলে ওরা বোকা বলে ওখানে যে মরছে। কোরআশদের সঙ্গে পারে 3000 কোরআশ না, এটা গেছে মরে 5-7 সালে, ওরা কী করবে? মোনাফেকদের কথাগুলো সব কিন্তু কোরআনে এসছে। সুরে আল আনআম পড়ে দেখেন, তওবা পড়েন, আলে ইমরান পড়েন, এই সব জায়গায় এদের কাহিনীগুলো চলে আসছে। সবগুলো জিস্ট করলে এক জায়গায় চলে আসবে এখানে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তুমি বলে দাও ওদেরকে আমাদের কোনোই বিপদ পৌঁছে না যা আল্লাহ পাক আমার জন্য পূর্ব নির্ধারণ করেননি। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, ওয়া আল্লাহ ফালি ইয়াতাওয়াক্কালুল মুমিনুন, তো মুমিনদের উচিত হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তকদিরের এই ব্যাখ্যা অনেক সাহাবী পর্যন্ত বোঝেন নাই, এজন্য আল্লাহ রাসূল একদিন দেখলেন ঘটতে বেড়ে সাহাবীরা গোলমাল লাগাইছে নিজেদের মধ্যে, উনি এমন খেপা খেপলেন, খবরদার কেউ তকদির নিয়ে আপাশে বচসা করবে না, দুই হাতে দুই দপ্তর মানে দুটা খাতার মতন, এই দেখো এই ডাইন খাতার মধ্যে জান্নাতিদের তালিকা, এই বাম হাতের খাতার মধ্যে জাহান্নামীদের তালিকা, কলম শুকিয়ে গেছে আর পুনরায় লেখা হবে না, তোমাদের যার তকদিরে যা আছে তাই হবে, তার বাইরে কেউ যাবে না। সারা জীবন দিনের কাজ করছো, মৃত্যুর আগে তুমি এমন কাজ করবে যে তোমাকে জাহান্নামে যেতে হবে, কারণ তকদিরের আগে তোমার লেখা আছে তুমি জাহান্নামী হবে। সারা জীবন অন্যায় কাজ করছো, মৃত্যুর আগে এমন কাজ করবে যে তুমি জান্নাতে চলে যাবে, কারণ তোমার পূর্ব নির্ধারণ ছিল জান্নাতের দপ্তর তোমার নাম আগেই লিপিবদ্ধ হয়েছিল। অতএব এখানে নিজেরা কোনো মাথা খাটে কোনো কাজ করতে যেও না, ওলা কিন্তু সাদ্দু ও কারিবু, তোমরা মধ্যপন্থ অবলম্বন করো এবং আল্লাহ নৈকুট্য হাসিলের চেষ্টা করো, কারণ তোমরা ভবিষ্যৎ জানো না, তোমরা অতীতও জানো না, ভবিষ্যতও জানো না, এটা নিয়ে খবদার মাথা ব্যথা করো না। এমনকি এত কঠিন ভাষা তিনি বলে গিয়েছেন যে তকদির নিয়ে দুটো গ্রুপ সৃষ্টি হবে, একদল হলো তকদির উপরে একেবারে নির্ভরশীল অদৃষ্টবাদী, আরেক দল হলো তকদিরকে অস্বীকারকারী, যারা অস্বীকারকারী তারা কাদারিয়া। তিনি বললেন কাদারিয়াদের এরা হলো মজুস হাজিল উম্মাহ, এরা এই উম্মতের মজুসি, এদের দাওয়াত দিলেও এদের বাড়িতে তোমরা খেও না, এরা মরে গেলেও এদের জানাজা যেও না, যারা তকদিরকে অস্বীকার করে। মজুসি কেন বললেন, যে মজুসিরা দুই উপাস্যের অনু ইয়ে করে উপাসনা করে, ওরা বলে ভালোর একজন সৃষ্টিকর্তা, মন্দের একজন সৃষ্টিকর্তা, আলোর একজন সৃষ্টিকর্তা, অন্ধকারের একজন সৃষ্টিকর্তা। তো এরাও সেই ধারণা করে যে আল্লাহ কখনো মন্দ কাজ করতে পারেন না, আল্লাহ ভালোই সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেন নাই। অত মন্দ সৃষ্টি করেছে শয়তান, ভালো সৃষ্টি করেছে আল্লাহ। অত বান্দা যখন খারাপ কাজ করে শয়তান তার পিছিয়ে লাগে এবং শয়তান তার উপাসনা উপাস্য, আর যখন ভালো কাজ করে তখন সে আল্লাহ তার উপাস্য। মজুসি যেমন দুই খোদার উপাসনা করে, এরাও ঠিক তেমনি। অতএব এদের দাওয়াতও খেও না, এদের জানাজাতেও যেও না, কঠিন কথা। অনুরূপভাবে জাবারিয়াদের সম্ভব তিনি হাদিস বলেছে সম্পর্কে, কিন্তু ওই হাদিসটা সনদ জয়ী, তো মফহুম সহি, কারণ মজুসির কাদরিয়ার একেবারে উল্টাটাই হচ্ছে জাবারিয়া। এবার আসুন, অনেক কিছু যুক্তি আছে যে যুক্তির কারণে মুসলমানরা বিভ্রান্তিতে পড়ে যায়। মিশকাত যারা পড়েছেন তারা জানেন এগুলা। তো আগে বলে দিই, তকদির সম্পর্কে মৌলিক নির্দেশনা হচ্ছে এই যে কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা ইখলক আল্লাহু সামাওয়াত ওয়াল আরদ 50 আলফা সানা মুত্তাফাকুন আলাইহ। আল্লাহ পাক সৃষ্ট জীবের তকদির লিপিবদ্ধ করেছেন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব এখানে আর কারো কিছু কথার নাই, কি আছে যেহেতু জানি না, অতএব নির্দেশ সাদ্দু অকারে মধ্যপন্থ অবলম্বন করো, আল্লাহ নৈকট্য হাসিল করো, কাজ চালিয়ে যাও, কারণ তুমি ভবিষ্যৎ তুমি জানো না। ইঙ্গিত তিনি দিয়েছেন কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তি ওই কাজ সহজে করবে যে কাজের জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এটা একটা সহজ বৈশিষ্ট্য ইমানদারদের, কে জান্নাত হবে কে জাহান্নামী হবে, যে জন্য আল্লাহ রসুলের সঙ্গে থেকেও ওহী নাজিলের দৃশ্য দেখেও তার পিছনে পাঁচাক্ত সালাত আদায় করেও মদিনার বহু লোক মুনাফিক হয়েছে, আর তারাই এই সময় টিটকারি করতো আল্লাহ রসুলকে, যেগুলো আল্লাহ পাক নিজে যদি কোরআনে না বলতেন আমরা তো জানতেই পারতাম না। যারা রসুলকে দেখে হেদায়ত হয় না তারা কাকে দেখে হেদায়ত হবে? যারা বলে লানুখরিজনাল আযযু মিনাল আযল, আমরা মদিনায় ফিরে গিয়ে অবশ্যই আমরা যারা সম্মানিত ব্যক্তি এই নিকৃষ্ট উদ্বস্ত মহাজের মোহাম্মদ এবং সাথীদেরকে মদিনাতে বহিষ্কার করে দেবো, এত নিকৃষ্ট ভাষা বোন তারা বলেছে, ওই ভাষাটা বোন আল্লাহ নকল করে সূরা মুনাফিকের মধ্যে দিয়ে দিয়েছেন। তো বোঝা গেল সালাত সিয়াম হজ জাকাত আলহামদুলিল্লাহ এগুলো ইসলামের নিদর্শন, মুসলিম হওয়ার নিদর্শন, কিন্তু জান্নাতি হওয়ার নিদর্শন নয়। এটা সবসময় মাথায় রাখবেন, জান্নাতি হতে গেলে তাকে অবশ্যই তকদির বিশ্বাসী হতে হবে এবং আল্লাহর সব কাজে খুশি হতে হবে, কারণ আপনি জানেন না। এবারে আসেন, তকদির হলো আমাদের ইমানের 6টি স্তম্ভের অন্যতম, যেটা হাদিসে জিবরিল আপনারা পাবেন, অন্য জায়গাতেও আছে, কোরআনে বহু জায়গাতেই আছে। আমরা এক কথা তাকে ইমানে মুফাসসাল বলি, আমন্তু বিল্লাহে ও মালায়েকাতি, বলেন আমার সাথে ঘুম পড়লাপটা কি? যারা মাথা নিচু দয়াকের মাথা উঁচু করেন, মাথা নিচু দয়াকের মাথা উঁচু করেন, মাথা নিচু মানে শয়তান মাথা লেখছে আপনার, আমন্তু বিল্লাহে ও মালায়েকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এই ছয়টা, আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে এবং তার ফেরেশতা মণ্ডলীর উপরে, তার প্রেরিত কিতাবসমূহের উপরে, তার প্রেরিত রসুলগণের উপরে এবং আখেরাত দিবসের উপরে এবং তকদিরের ভালো মন্দের উপরে যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। মিনাল্লাহ তাআলা, তকদির তো আল্লাহই করেন, মানুষের ক্ষমতা নেই। এই ছয়টা বিশ্বাসের একটিও যদি কারো মধ্যে না থাকে সে মুসলিম উম্মা থেকে খারিজ, একটা থাকবে না, পাঁচটা আছে একটা নেই, বাতিল, আপনি মুসলমান নন। হাদিসে শুনলেন একটু আগে, আপনার বাড়িতে দাওয়াত খাওয়া না জায়েজ, মরলে জানাজাতেও যাওয়া না জায়েজ, এত কঠোর ভাষা চলে আসছে এখানে। তকদিরে বিশ্বাস করে লাভ কি আর অবিশ্বাস করে লাভ কি, একটা উদাহরণ নেন। ধরেন আমাদের ছেলেরা পরীক্ষা দেয়, তো ছেলের বাবারা তাকিয়ে থাকে আমার ছেলে কখন গোল্ডেন পাবে, ছেলের সম্পর্কে বিশাল আশা, না জানি কত ভালো রেজাল্ট করবে, ছেলে দিন রাত পড়েছে অথচ পরীক্ষা ফেল করলো। আরেকটা ছেলে সে আদৌ ভালো ছেলে নয়, সে গোল্ডেন পেল। এই দুটো ছেলের মনের অবস্থা কী হবে বলেন? ভালো ছেলে যে ফেল করলো সে এখন আত্মজ্ঞানের অনল অনলে পুড়তে থাকবে, যা আমি এত চেষ্টা করলাম কিছুই হলো না, যা আর পড়বো না, পড়াশোনা বাদ দিয়ে ভবঘুরে হবে। যদি সে তকদিরে বিশ্বাসী হয় তাহলে সে বলবে আমি এত চেষ্টা করেছি, এরপরেও যখন ফেল করেছি নিঃসন্দেহে এটাই তকদিরের লিখন ছিল, অথবা আমি আবারও চেষ্টা করি, দেখি আগামী বার আল্লাহ কী করেন। তকদিরে বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে পার্থক্য এই, তকদিরে অবিশ্বাসী ব্যক্তি আত্মহত্যা করে মরবে, কিন্তু বিশ্বাসী ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হয়ে এগিয়ে যাবে। কোনটা নেবেন আপনি এখন? কথা বুঝতে পারছেন না? এই হলো একেবারে বাস্তব কি বলে ফলাফল, যে জন্য ওহদের যুদ্ধে মুসলমানরা চরম বিপর্যয়ের মধ্যে পড়া সত্ত্বেও তাদের ইমান হারায় নাই, ইমান হারায় নাই। তখন মৃত্যুর আগে আগে আল্লাহ রসুল সবাইকে খোঁজ নিচ্ছেন কে কোথায় শুয়ে আছে। এক জায়গায় গিয়ে দেখা গেল আল্লাহ রসুল বললেন ওকে যাও তো, ওকে খবর না তো কি অবস্থা আছে দেখে আসো। তার কাছে গিয়ে তো মৃত্যু অল্প একটু বাকি আছে, বলছে হে অমুক তুমি এখন কেমন আছো? বলছে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার রসুলকে আমার সালাম দিও, আমি যেন জান্নাতের অধিবাসী হতে পারি। বলো না এই জীবনের সঙ্গে এসে আমার এই মাঠটা খাইতে হলো, দুঃখ নেই। আর একজন মানুষ আটটা কাফের খতম করেছে, সবাই তাকে বীর বলে সাবাসে দিচ্ছে, সেও মৃত্যুমুখের কাছাকাছি পৌঁছে গেছে। তার রাত্রিশন এসে তার তার ঘাড়ে ঘরে মদিনায় নিয়ে গেল, সবাই খুশি, এত বীর আমাদের বংশ জন্মগ্রহণ করেছে। বলছে রে তুমি যে এত লড়াই করলে কিসের তেজে বলো তো? দেখো আমার বংশের যে পূর্ব গৌরব আছে, এ গৌরবকে রক্ষা করার জন্যই আমি এত তেজস্বিতার সঙ্গে লড়াই করেছি, বলেই মারা গেল। এবারে আল্লাহ রসুল জিজ্ঞেস করো, হে আল্লাহ রসুল এই দুইজন ব্যক্তির দুই কথা বলে মারা গেল, কে জান্নাতি হলো? আল্লাহ রসুল বললেন যে আটটা মানুষকে হত্যা করেছে কাফেরকে, সে জাহান্নামে চলে গেছে, কারণ ওর নিয়ত ছিল বংশের গৌরব রক্ষা করা। আর ওই যে লোকটা মারা গেছে, ওর নিয়ত ছিল আল্লাহ দিনকে সমুন্নত করা, ও জান্নাতে চলে গেছে। পার্থক্য দেখছেন কোথায়? ফিরে আসতেছেন মদিনায়, একজন মহিলার সামনে এসে ব্যারিকেড দিয়েছে, সাদ বিন মুআজ আউস গোত্রের নেতা, হে আল্লাহ রসুল ইনি আমার মা। মহিলা সামনে আসলে, হে আল্লাহ রসুল আমার ছেলে চলে গেছে, বোধহয় দুজন দুজন হবে, আর বাবা চলে গেছে, এখন আমার তারা এখন কোথায় আছে? আল্লাহ রসুল বললেন তারা এখন জান্নাতের বাগিচায় বিচরণ করছে। তাই তাহলে আমার আর কোনোই দুঃখ নাই, এই যে ছেলেটি আপনার সামনে যাচ্ছে ও যদি এখন শহীদ হতো আমি তাতে আরো বেশি খুশি হইতাম, আমি কেয়ামতের দিন খুশি হয়ে বলতাম আমি শহীদের মা। অথচ ওই একই জিহাদ থেকে ব্যাক করলো যারা মুনাফিকরা, তাদের বক্তব্য আল্লাহ শুনালেন একটু আগে আপনি শুনলেন, তারা এসে বলছে আকামু ফিনা লামাতু ওয়ামা কুতিলু, যদি ওরা আমাদের সঙ্গে থাকতো ওরা মরতো না নিহত হতো না, আমরাই ভালো, আমরা বুদ্ধিমান। এই বিশ্বাসের কারণে এই মুনাফিকরা সব জাহান্নামে। আল্লাহর আল্লাহ পাকের দেখছেন ঘোষণা, ইন্না জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নাম জামিয়া, আমরা কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে একত্রিত করব। সূরা নিসা 140 নম্বর আয়াত। এমন কিন্তু আরো বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে, অর্থাৎ কাফের যাইতেও নিচে খারাপ। এই তকদির বিশ্বাসের ফলাফল হলো এই দুটা, যে কাজে মুমিন বান্দারা করবে সেটা আল্লাহকে খুশি করার জন্য করবে, ব্যর্থ হলেও সে আল্লাহকে খুশি করবে, আলহামদুলিল্লাহ পড়বে, ইন্নারিল্লাহ পড়বে, কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহ পাক নারাজ হবে না। আর খুশি হলেও সে আল্লাহকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহকে ছেড়ে সে কোথাও যাবে না, কারণ ভালো ও মন্দের দুটোরই সৃষ্টিকর্তা আল্লাহ। এবং কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আপনার পরিষ্কার হয়ে যাবে। যারা মেশকাত পড়ে আমাদের ছেলেরা, শুরু থেকেই আছে মুসা এবং আদমের ঝগড়া, আছে না ছেলেরা? তোমরা পড়ানো করো না, তোমাদের সুবিধার জন্য এই গল্পটা করে দিই, ভালো হবে। আদমের সঙ্গে মুসার আলমে আরোহাতে লড়াই হচ্ছে, মুসা বলছে তুমি আমাদের বাপ, তুমি যদি ওদিন জান্নাতে পাপ না করতে, অন্যায় না করতে, আল্লাহর হুকুম অমান্য না করতে, তা আমাদের দুনিয়া যেই এত মার খাওয়া লাগতো না, ইহুদের এত বদের বদ, এরা আমার যা কষ্ট দিয়েছে এত কষ্ট কোনো নবীবুদা দুনিয়ায় পায় নাই। যেজন্য মুসা বলতে বাধ্য হয়েছিল লেমা তো উজু নানি তাহলে উনান রসুল্লাহ, তোরা আমাকে এত কষ্ট দিচ্ছিস কেন? অত তোরা জানিস ভালো করে যে আমি আল্লাহ রসুল, আছে না সুরে সফের মধ্যে, কত কষ্ট হলে একজন নবী একথা বলি ফেলেন। এমনকি এত বিশ্ববধ বলছে মুসার একটা অন্ডকোষ নেই, শেষকালে আল্লাহ পাকের ল্যান্ডটাকে দেখা দিয়ে বাধ্য হলেন। এত বেয়াদব বেয়াদব হতে পারে দুনিয়ার লোক, এত বেয়াদব জাত বেদা পৃথিবীতে আসেনি। তাই মুসা বলছে দেখো বাবা আদম, তোমার একটা ভুলের জন্য আমাদের কি কষ্ট দুনিয়াতে হলো, বাপ বেটা লাগছে গুতা করতে। শেষকালে আদম আর পারেই না, মুসা তো দারুণ জবরদস্ত নবী, তো শেষকালে আদম বলছে মুসা তুমি কি তকদির মানো না, তুমি কি জানো না, দেখো তো আমার জন্মের 40 বছর আগে আল্লাহকে তকদির লিখে রাখার নেই যে আদম একদিন ভুল করবে, ফাগাওয়া নাসিয়া ফাগাওয়া, সে ভুল করবে অতঃপর পদভ্রষ্ট হবে, তুমি কি পড়ো নাই? মুসা বলতে হ্যাঁ আব্বা পড়েছি তো, তাহলে আমাকে তুমি দৌড় দিচ্ছ কেন? এবারে আদম মুসার উপরে জিতে গেলেন। তারা তকদির অবশ্যই তারা এখানে যুক্তি নাই কি জানেন, যত পারো পাক করো, মানুষ খুন করো, যত বদমাশি আসছে সবই করো, যেহেতু এগুলো তকদির আছে। তকদিরকে পুঁজি করে যারা অপকর্ম করে, ইমাম ইবনে তাইমিয়া বলছেন এরা হলো আরেক পথভ্রষ্ট, এরা তকদির ব্যাখ্যা বোঝে নাই। এখানে আদম তকদিরের দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন, এক যে কোনো অন্যায় করব ওটা তকদির আছে বলেই করবো, তকদিরকে যুক্তি হিসেবে প্লেস করব, আর দুই তকদিরে যেটা আছে এটা মেনে নিয়ে অন্তরে প্রশান্তি অর্জন করব। আদম এখানে দ্বিতীয় অর্থ গ্রহণ করেছিলেন যে তকদিরে আছে আমি ভুল করেছি, পরে আমি রব্বানা জামান ফুজানা তবা পড়েছি, আল্লাহ পাক আমার তবা কবুল করেছেন, আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে তিনি হেদায়ত করেছেন, জন্য আমি খুশি। আদম অর্থ নিয়েছেন দ্বিতীয় অর্থটা, অর্থাৎ আল্লাহ পাক যে তাকে পদভ্রষ্ট করেছেন এজন্য তিনি তকদিরের উপরে বিশ্বাস রেখেই নিশ্চিন্ত হয়েছেন যে আসলে তকদির ছিল, এজন্য আমার ভুলটা এমনিতে হয়নি, আমার অনিচ্ছাকৃত ভুল এটা, এটা আল্লাহর এলেমে ছিল আমি জানতাম না। এখানে যেন অর্থ আপনারা ভুলটা নেবেন না যে তকদির আছে বলে দুনিয়ার সব পাপ করব। দু নম্বর যুক্তি হলো কি, আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করলেন, চাচা আবু তালেবের অবস্থা কি ছিল সবাই তো খবর রাখেন তাই না, এই ছেলে পিলারে গায়ে হেলান দেওয়া মানা করছি না, হেলান দিও না, শয়তান পিছিয়ে লাগবে, তোমার পিছনে ওর দুটো আছে। আল্লাহ রসুল চেষ্টা করলেন যে চাষা যেন হেদায়ত হয়, ইসলাম কবুল করে, চেষ্টা করেনি, খুব চেষ্টা করেছিলেন। চাষা বই মারা যাচ্ছেন, পাশে আছে চাষার ভাইরা, কারা তা বুঝতে পারছেন তো, সেই যুগে শয়তানের শিখণ্ডী সব আবু জেহালটা সব মরে দলবন্দি বসে আছে, এই আবু তালেব তুমি আমাদের নেতা, মরাসার ধর্ম নষ্ট করো না, তারা এটা বলতেছে। আর ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে চাচা আপনি কলমা শাহাদাত পড়ুন, আমি কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহকে সুপারিশ করব, খালি কলমাটা পড়ে যান, স্বীকার করে যান যে আশাদুল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে আবু তালেব মুখ দিয়ে শেষ কথা বের হচ্ছে কি, লাওলা আন তুআইরানি কওমুকা লা আকরারতু বিকা, যদি তোমার কওম আমাকে বিদ্রুপ না করতো আমার মৃত্যুর পরে, তাহলে আমি অবশ্যই তোমার দিনকে একরার করতাম, স্বীকার করতাম। কিন্তু আমার মৃত্যুর পরে আমার কওম বলবে যে আবু তালেব মরাসর ধর্মদ্রোহী হয়ে মরে গেল, এই বিদ্রুপ আমি বরদাস্ত করতে পারবো না, অতএব বাস তারপর ওনার মৌত হয়ে গেল। তো দেখা গেল উনি মৃত্যুবরণ করলেন কুফরের উপরে, ইমানের উপরে নয়, কথা ঠিক হলো তো। এখন আপনি বলবেন ও সেই সময় আমার আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি একেবারে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক খাস করে বলছে তুমি লা তাহদি হেদায়ত করতে পারো না, মান আহবাবতা যাকে তুমি পছন্দ করো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়ত করেন, ওয়া আ'লামু বিল মুহতাদিন তিনি হেদায়ত প্রাপ্তদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। এর নাজিল পরে আল্লাহ নবী একটু মনে সান্ত্বনা পেলেন, আসলে তকদিরে ছিল বলে আমার চাচা দিন কবুল করেনি, এবারে কিন্তু সান্ত্বনা পেলেন। মনটা তো বড় খারাপ হওয়ার কথা না, যে চাচা তার জন্য এমন এত কাজ করেছেন, এত কষ্ট করেছেন, পৃথিবীর ইতিহাসে আবু তালেবের কোনো তুলনা নাই আল্লাহ রসুলকে যে সাহায্য তিনি করেছেন, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল তিনি কবুল করলেন না। এটার ব্যাখ্যা হচ্ছে ওইটাই যে আল্লাহ রসুল বলছেন, দেখো বহু মানুষ সারা জীবন নেকির কাজ করেছে, জান্নাতে যাওয়ার এক হাত বাকি, হঠাৎ এমন কুফরি কাজ করলো, শিরকি কাজ করলো, জাহান্নামে চলে গেল। আবু তালেব এরকম হচ্ছে না, সারা জীবন কাজ করেছে ইসলামের খেদমতে রসুলের পক্ষে, আর একেবারে শুধু কলমটা পড়লে তো জান্নাতে চলে যায়, আর তো কিছু লাগবে, খালি কলমটা পড়লে হয়ে যেত। হলো আব্বাস একদিন বলছে, আব্বাস মানে ইবনে আব্বাসের আব্বা চাচা, তো আচ্ছা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব আমাদের ভাই তোমার জন্য এত কিছু করলেন, ইসলামের স্বার্থে এত কিছু করলেন, আল্লাহ কি ওনাকে একটু ছাড় দিবে না জাহান্নাম থেকে? আমরা তো তাই মনে করি, তাই না? আর সংগঠন যদি এত কাজ করলাম আমরা কি পেলাম? আল্লাহ রসুল বলছেন, দেখেন চাচাজি, আমার রসুল আমার চাচাজিকে অর্থাৎ আবু তালেবকে আমি দেখেছি জাহান্নামের একেবারে নিচে, কারণ আল্লাহ পাক শিরকের গুনাহ কখনোই মাফ করেন না, কেবল আমারই কারণে আল্লাহ পাক তাকে মেহরবানি করে উপরে উঠিয়ে নিয়ে আসলেন, এবং পায়ের ওই টাকনি পর্যন্তই মাত্র আগুনের মধ্যে থাকলো, আর বাকি দেহটা উপরে থাকলো। এটাই হলো জাহান্নামের সবচাইতে হালকা আজাব, এটা স্যার আমারই কারণে আল্লাহ পাক এই রহমত তার উপরে করেছেন। এরপরও আব্বাস বলছে, তাহলে কি মুক্তি পাবে না? তো না, মুক্তি পাবে না তো, কারণ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না তো, তাহলে আল্লাহর বিচারে কোনো পার্সিয়ালিটি আছে? চলবে না। এখান থেকে যেন আমরা এই দলিল না নেই যে অন্যায় করবো তকদির আছে বলেই, বরং হৃদয়ে প্রশান্তি লাভ করব, আমি সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও আমার নেকির কাজটা করতে পারলাম না, বা অন্যায় কাজটা আমি করতে পারিনি, নিঃসন্দেহ এর মধ্যে আল্লাহ পাক কোনো মঙ্গল লিখে রাখছেন, অতএব হৃদয়ে প্রশান্তি লাভ করতে হবে। আর যারা কুফরি করবে, মুনাফি করবে, তারা ওই জ্বলে পুড়ে মরবে, কেন করতে পারলাম না, দুই দুই চারটা ঠিকই আছে, এরপরও ভুলে গেল। আরেকটা দলিল আছে, আসেন দেখেন, উমর ফারুকের আমলে 18 হিজরিতে ইরাকে কী হলো, ওটাকে বলে আমরা কি, দুর্ভিক্ষ, চূড়ান্ত দুর্ভিক্ষ, সিরিয়াতে, ইরাকে না সিরিয়াতে, মানুষ মুফাসসিরিনরা বলছেন যে 18,000 মানুষ মারা গেছিল ওই দুর্ভিক্ষে, সেই যুগের দুর্ভিক্ষ সাংঘাতিক ব্যাপার, প্লেগ হতো আমরা, প্লেগ আমরা ছোটবেলায় প্লেগ বলতাম, এখন তো প্লেগ টেলেগ বলে না, কেউ বলে ক্যান্সার, কেউ বলে এই যে বলতো নাম বলে, যাই হোক, সেই প্লেগে বিখ্যাত সেনাপতি ইয়াজিদ, সারহাবিল, এনারা পর্যন্ত মারা গেলেন। রাষ্ট্রপ্রধান হিসেবে উমর ইবনে খাত্তাব সিরিয়া সফরে গেলেন, সিরিয়ার কাছাকাছি গিয়ে উনি শুনতে পেলেন সিরিয়াতে ব্যাপক মহামারী, তখন উনি সিদ্ধান্ত নিলেন ফিরে আসার। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, আ ফারারতা ইয়া আমির আল মোমিনিন, হে আমির আল মোমিনিন, আ তাফিরু, আপনি পালিয়ে যাচ্ছেন গজবের ভয়ে? তখন উমর ফারুক জবাব দিচ্ছেন, লাউ কালা গায়রাকা, তুমি ব্যতীত অন্য কেউ যদি এই কথাটা বলতে ভালো হতো, নাম আফিররু মিন কাযাইল্লাহি ইলা কাযাইল্লাহ, ঠিক আছে আমি আল্লাহর এক তকদির থেকে আলাক তকদির দিকে চলে যাচ্ছি। এই দুই সাহাবির ডায়লগটা সামনে রাখবেন, দুজনেই সাহাবি এবং দুজনে অত্যন্ত উচ্চ মর্যাদাপন্ন সাহাবি এবং দুজনেই আশারে মুবাশশার অন্তর্ভুক্ত, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবির অন্তর্ভুক্ত। তকদির ব্যাখ্যা দেখেন, আবু উবাইদা ইবনে জাররাহ বলছেন, আপনি কি এখানে মহামারী হয়ে ভয়ে পালিয়ে যাচ্ছেন? আর ওমর ফারুক বলছেন, আবু উবাইদা একথা তুমি না বলে যদি অন্য কেউ বলতো তাহলে ভালো হতো, তা মানে ওনার কাছে খুব খারাপ লেগেছে, আবু উবাইদা মানে জলিল, কত রকম সাহাবি এরকম কথা বলছে, ওকে তকদির ব্যাখ্যা বোঝে নাই, নাম আফিররু মিন কাযাইল্লাহ ইলা কাযাইল্লাহ, আমি আল্লাহর এক তকদির থেকে আলাক তকদির দিকে পালিয়ে যাচ্ছি, অর্থাৎ যেহেতু তুমিও জানো না আমিও জানো না জানি না যখন গেলে মরবো, আর আল্লাহ পাক যেহেতু আমার কাজ করার স্বাধীনতা দিয়েছেন, আমি ইচ্ছে করলে এখানে থাকতেও পারি, চলেও যেতে পারি, এটা আমার কর্মের স্বাধীনতা। ইন্নাল্লাহ খালেকুল আফআল ওয়াল আবদু ফাইলুল আফআল, আল্লাহ পাক কর্মের সৃষ্টিকর্তা আর বান্দা কর্মের বাস্তবায়নকারী। আল্লাহ ভালো মন্দ সবই সৃষ্টি করেছেন, আমাদের দুই আল্লাহ নাই, তো আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আমি মন্দ থেকে পরহেজ করে ভালোর দিকে ফিরে যাওয়ার, যেহেতু এখানে মহামারী অত আমি চলে যাচ্ছি মদিনায় যেখানে মহামারী নাই, এতে ভয় কি আছে? আবু উবাইদা ইবনে জাররাহ এই ব্যাখ্যা গ্রহণ করতে পারলেন না, উনি থেকে গেলেন, কয়েকদিন পরে উনিও মহামারীতে মারা গেলেন। এটা দিয়ে বোঝা যাচ্ছে এই যে কার্য এবং কারণ দুটো জিনিস, আল্লাহ পাক কারণ সৃষ্টি করেন, কার্য সৃষ্টি করেন, আর বান্দা কারণ বাহ্য কার্য করে। ধরুন আপনি হয়তো বলবেন যে লোকটা খুন হয়ে মরল আর যে লোকটা এমনি এমনি মরল, যে খুন হয়ে মরল সে কি তাহলে তকদিরের আগেই মারা গেল? প্রশ্ন তো হতে পারে। এর জবাব হচ্ছে এই, আর যদি সে যদি তকদিরের আগে খুন হয়ে যদি মরা যদি, তারপর ইসলামে কেসাসের হুকুম কেন হলো? এমনি মরলে তো কোনো কেসাস নাই, তো খুন হয়ে মরলে কেসাস হবে কেন? দুটো যদি তকদির হয় তো বাস মরে গেছে গেছে, আর কেসাস কি? যতবার খুন করো তকদির ছিল বলে খুন হয়েছে। এর জবাব হচ্ছে এই যে কারণটা আপনি সৃষ্টি করেছেন খুন করার জন্য, আল্লাহ পাক আপনার নির্দেশ দেন নাই, যেহেতু আপনি কারণ সৃষ্টি করেছেন, কারণ থাকলে কার্য হবেই, আগুনতে পা দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, এটাই স্বাভাবিক। আপনি হাত দিবেন না অর্থাৎ কারণ সৃষ্টি করবেন না, কার্য হবে না, হাত ভিজবে না। আপনি যেহেতু কারণ সৃষ্টি করেছেন, আপনি তাকে হত্যা করেছেন, বোমা মেরেছেন বা চাকু মেরেছেন বা ছুরি মেরেছেন, এই অন্যায় কাজের জন্য আপনার শাস্তি কেসাস। আর মৃত্যু দেওয়া না দেওয়াটা আল্লাহর হুকুমে, ইচ্ছা করলে আল্লাহ মৃত্যু নাও দিতে পারতেন, যেমন নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলেছিল মেরে ফেলার জন্য, সে কারণ সৃষ্টি করেছিল কিন্তু কার্য হয় নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে। কথা বুঝতে পারছেন? এখন যেহেতু আপনি কারণ সৃষ্টি করেছেন, অন্যায় কারণ, এই কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তকদিরের এই মৌলিক বিষয়গুলো আমাদের মনের মধ্যে সবসময় উঁকি ঝুঁকি মারে। প্রায় অনেকে জিজ্ঞেস করে অকাল মৃত্যু ভাষার আছে না প্রায়, অকাল অকালে লোকটা মারা গেল গো, অকালে কেউ মরে না, নিজের নির্ধারিত কালেই মরে। এখন বলবেন না হাদিসে রয়েছে লা ইয়ারদুল কাজা ইল্লা দোয়া, ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বার, যে ব্যক্তি আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে তার আয়ু বৃদ্ধি হয়, আর কাজার অর্থাৎ তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। নিঃসন্দেহে সহি হাদিস এগুলো, এর ব্যাখ্যা কি মনে রাখবেন? আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন দোয়াতে, সবচেয়ে বেশি খুশি হন দোয়াতে। দোয়া করলে যে আল্লাহ পাক আপনার তকদির বাড়াবেন, তকদির পরিবর্তন করবেন, এটাও তকদির লেখা ছিল আগেই। যেদিন আল্লাহ রাসূল খুব ঘন ঘন দোয়া করতেন, সবাইকে দোয়া করে উদ্বুদ্ধ করতেন যে তোমরা দোয়া করো, খালি দোয়া করো, দোয়া আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়, যে দোয়া করে না আল্লাহ পাক তার চেয়ে তরফে অত্যন্ত ক্রুদ্ধ হন। আল্লাহ চান বান্দা আমাকে দোয়া করুক, এই দোয়ার মাধ্যমে আমি আমার রহমত বাড়াই দিই, কিন্তু মানুষ তো দোয়া করে না, উল্টা খালি বদদোয়াই করে। তাহলে এই দোয়ার মাধ্যমে যে তকদির পরিবর্তন হবে, এটা আল্লাহ তোদের লিখিত ছিল। সাহাবে মিলকাত তকদিরকে দুভাগে ভাগ করেছেন, তকদির মুব্রাম, তকদির মুআল্লাক, ঝুলন্ত তকদির, নির্ধারিত তকদির। এই ভাগ বন্টনটা ঠিক নয়, ঠিক যেমন বেদাতে হাসানা সাইয়া ভাগ বন্টন ঠিক নয়, ঠিক অনুরূপভাবে মুব্রাম আর মুআল্লাকে ভাগ করাটাও ঠিক নয়। সব কিছুই আল্লাহর নির্ধারিত তকদিরেই হবে, এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ জানেন তার এলেমে যে ওই মানুষটা মানুষকে খুন করবে অমুক দিনে, অত এটাও তকদিরে আছে, ওটাও তকদিরে আছে। এলে আজালের মুসাম্মা, কারো আয়ু বেড়ে একবার মৃত্যুর শেষ মানে সঠিক মৃত্যুর দিন পৌঁছে যাবে, ঘরে পড়ে আসে বুড়া মরেই না, 90-90-50 বছর হয়ে গেল, ছেলেও মনে মনে চাচা বেটা বুড়ো মরলে বাসি, কত আর ওষুধ খাওয়াবো, মুখে বলে না বটে কিন্তু মনে মনে বলে, আর বউ বলে বেটা তো মরে না দেখি, এত কতদিন আর পায়খানা সাফ করবো, তার মত নাই, অথচ দিব্য তাজা মানুষ ফটকে মরে গেল, কিছু হয়েছে, ব্রেন অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে, চলে গেল। এগুলো সবই তকদিরে পূর্ব লিপিবদ্ধ। আর একটা ব্যাখ্যা দিয়ে দিই, আবু তালেব মরার পরে যে আয়াতটা নাজিল হচ্ছে একটু আগে শুনলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, তুমি সুপথ দেখাতে পারো না ওই ব্যক্তিকে যাকে তুমি পছন্দ করো। এখানে হেদায়তের ব্যাখ্যা কি? হেদায়তের ব্যাখ্যা তিন রকম মনে রাখবেন। প্রথম হেদায়ত জীব জন্তু সৃষ্টজীব সবার জন্য, খালাকা কুল্লা শাইয়িন সুম্মা হাদা, সব জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন অথবা তাকে হেদায়ত করেছেন। হেদায়ত বলতে সুপথ বাতলে দিয়েছেন, হে গরু তোমাকে সৃষ্টি করলাম তুমি এই করবে, তুমি দুধ দেবে তোমার দুধ আমার বান্দা খাবে, হে কুকুর তোমারও দুধ হবে কিন্তু তোমার দুধ হারাম আমার বান্দা খাবে না। কুকুরের কাজ কুকুর করবে, গরুর কাজ গরু করবে, উটের কাজ উট করবে, ছাগলের কাজ ছাগল করবে, প্রত্যেকে হাদা, প্রত্যেকে আল্লাহ পাক একটা কাজের হেদায়ত দান করেছেন। দু নম্বর হলো জিন ইনসানের জন্য, যারা ওইসব পশুর চাইতে অধিকতর জ্ঞান সম্পন্ন আর জিনের চাইতে সর্বাধিক জ্ঞান সম্পন্ন মানুষ, এদেরকে আল্লাহ পাক হেদায়ত করেছেন। কিভাবে? এলাহি হেদায়ত, আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূলগণ এসেছেন, তারা আমাদের কাছে ওহির বিধান দিয়ে গেছেন, যারা ওহির বিধান কবুল করেছে তারা মোমেন, যারা কবুল করেনি তারা কাফের। এই ওহির বিধান কবুল করা হেদায়ত আল্লাহ পাক দান করে থাকেন মুসলিম মানুষকে। আর তিন নম্বর হেদায়ত হলো মোমেন বলতে যত আছে সবার জন্য, এখানে নবী রসুল থেকে শুরু করে সাধারণ মোমেন পর্যন্ত এর আওতাভুক্ত। প্রত্যেকটা মোমেন চেষ্টা করবে আমি সাধ্যমতো সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য, কামেল ইমানদার হওয়ার জন্য। এই প্রতিযোগিতা সবাই করবে, এজন্য সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হয়, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। এই আয়াত নবীরাও পড়েছেন, রসুলরাও পড়েছেন, আমার রসুল পড়েছেন, আমার রসুলের সাহাবিরাও পড়েছেন। তো রসুলের তো হেদায়তের দরকার নেই, উনি নিজে তো হাদি মাহাদি, নিজে হেদায়ত পেয়েছেন, হেদায়ত দান করেছেন। এরপরে তিনি কেন পড়ছেন আয়াতটা? কারণ তিনিও চাচ্ছেন যেন মক্কায় মাহমুদের অধিকারী আমি হতে পারি, যেন কিয়ামতদিন আল্লাহ আমাকে সর্বোচ্চ আসন দিয়ে দান করেন। অবাস মকাম মাহমুদ আল্লাহ জি ওয়াত, আমরা সালাতের আজানে পরে এই দুয়ার সবসময় পড়ি, আল্লাহ তুমি আমার রসুলকে এমন স্থানে নিয়ে যাও সেই প্রশংসিত স্থানে যার ওয়াদা তুমি করেছো, সেখানে যাওয়ার জন্য আল্লাহ রসুল সর্বাত্মক চেষ্টা করেছেন যেন আমি ওই যোগ্য হতে পারি। যখন সুরে নাসর নাজিল হলো অস্তাগফির হো ফাসাব্বে বিহামদি রাব্বিকা অস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রসুল কি ক্ষমা প্রার্থনা করবে? উম্মে সালমা বলছেন আল্লাহ রসুল এই আয়াত নাজিলের পর থেকে এত বেশি বেশি দোয়া করছেন, রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে সুবহানাক আল্লাহুম রাব্বানা বিহামদিক আল্লাহুম মাগফিরলি, সুবহানাক আল্লাহুম রাব্বানা বিহামদিক আল্লাহুম মাগফিরলি, এটা উনি শুরু করে দিলেন তো একবার মৃত্যু পর্যন্ত এই দোয়া পড়ে গেছেন। তাহলে আপনি কি বলবেন উনি বড় পাপী ছিলেন তাই ক্ষমা চাইছেন? তা না, এত বেশি সালাত আদায় করতেন যে পায়ের সব ফুলে যেত রস জমে। একদিন আয়েশা বলছেন হে আল্লাহ রসুল আপনার তো আগে পিছিয়ে সব গুনাহ মাফ, আপনি এত কষ্ট করেন কেন? জাফলা কুনা আব্দান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছেন এজন্য কি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো না? এজন্য তিনিও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েছেন, তার সাহাবিরাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েছেন, সবাইকে হেদায়তের প্রার্থনা করতে হয়। এটা হলো হেদায়তের তৃতীয় স্তর। আবু তালেবের যে ঘটনাটা এটা হেদায়তের দ্বিতীয় স্তর, তিনি আল্লাহর ওহির বিধান গ্রহণ করেন নাই বোধে তিনি হেদায়ত থেকে বিচ্যুত হয়ে গেলেন। আর আমরা যারা আছি আমরা তৃতীয় স্তরে আছি, আমরা মোমিন মুসলমান মাশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে, আমরা যেন সবাই ভালো মোমিন হতে পারে এজন্য প্রতি মুহূর্তে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ নবী যেন প্রতিযোগিতা করেছেন আমরা কেন করবো না? এটি হলো এই হেদায়তের তৃতীয় স্তর। আর এইখানে যেতে গেলে বড় বাধা হলো তকদির অবিশ্বাস। যদি তকদির অবিশ্বাস বা সন্দেহ যদি আপনার মধ্যে ঢুকে যায় আপনার সমস্ত আমলই ব্যর্থ হয়ে যাবে, কোনটা টিকবে না। তকদিরের এই বিশ্বাস সবচেয়ে মৌলিক মনে রাখতে হবে, ভালো এবং মন্দের স্রষ্টা দুইজন নন একজন, তিনি আল্লাহ। তবে ভালো কাজে তিনি খুশি হন, মন্দ কাজে তিনি নাখোশ হন। মন্দ যেন আমরা না করি, মন্দ যদি করেও ফেলি সেটা সঙ্গে সঙ্গে তওবা করি, আর যদি মন্দ হয়ে যায় সর্বাত্মক চেষ্টার পরও কোনোরকম খারাপ সিদ্ধান্ত আমাদের জীবনে এসে যায় তাহলে সেখানে গিয়ে যেন আমরা ভেঙে না পড়ি, বরং আল্লাহর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্বাস করে নেব যে নিশ্চয়ই এর পিছনে কোনো মঙ্গল আছে। আসা আন তাকরাহু শাইয়ান ওয়া খায়রুন লাহু ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুন লাকুম, অনেক জিনিস তোমরা ভালো মনে করো অথচ ভবিষ্যতে ওটা তোমার জন্য খারাপ হবে, অনেক জিনিস তুমি মন্দ মনে করো তোমার জন্য, কিন্তু তোমার ভবিষ্যতে ওটার জন্য মঙ্গল নিহিত আছে, তুমি তো জানো না, আমি জানি। সেজন্য আপনাকে তকদিরে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, তকদিরে বিশ্বাস মজবুত রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা তকদিরে বিশ্বাস থেকে ডানে বা ঘুরে না যাই, যদি যাই আপনি হয় অদৃষ্টবাদী হবেন, নাহলে তকদিরকে অস্বীকারকারী হবেন, আপনার সঙ্গে আমাদের সম্পর্কই রাখা যাবে না রসুলের নির্দেশ অনুযায়ী। আপনি মূল্য জানাজা পড়া যাবে না, আপনি দাওয়াত দিলে আপনার বাড়িতে খাওয়া যাবে না, এই কঠিন হাদিস এখানে রয়েছে। অতএব সাবধান, আমরা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে সবসময় খুশি থাকি, আল্লাহ পাক আমাদের সবাইকে তার সিদ্ধান্তের উপরে, তার তকদিরের উপরে দৃঢ় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন।